আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين سريا فلسطين إركم بهاوي جردان লেবানন এই অঞ্চলটাকে বলা হয় শাম, আপনারা হাদিসে পড়েছেন। আজকের মুসলিম জাতি বিভিন্ন তরিকার নাম জানলেও আজগুবি কিস্তা কাহিনী জানে ঠিকই, কিন্তু মুসলিমদের বিভিন্ন এলাকা সম্পর্কে আল্লাহর নবী হাদিসে কি বলেছেন সেগুলোর কোনো খবর নেই। কেন কাফের শক্তি আজকে সিরিয়াতে হামলা করার জন্য, মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য সর্বশক্তি ব্যয় করছে? এর একটা ঐতিহাসিক কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাসাদা আহলুস শাম ফালা খায়রা ফীকুম, জেনে রাখো যখন শামবাসী বিনষ্ট হবে, ধ্বংস হবে, তখন আর তোমাদের মধ্যে কোনো কল্যাণ অবশিষ্ট থাকবে না। হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 15596 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে হাদিসটা আছে 6283 নম্বর হাদিস, তিরমিজিতে আছে 2287 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা আছে 7 নম্বর খণ্ডের 340 পৃষ্ঠায়, সহি ইবনে হাব্বানে আছে 7302 নম্বর হাদিস। এই হাদিসে পরিষ্কার বলা হয়েছে, ইদা ফাসাদা আহলুস শাম, যখন শামবাসী ধ্বংস হবে, শামবাসী ইমানদাররা নিশ্চিহ্ন হয়ে যাবে, ফালা খায়রা ফীকুম, ওহে মুসলিম জাতি, তোমাদের মধ্যে আর তখন কোনো খায়ের থাকবে না, মঙ্গল থাকবে না, তোমাদের ধ্বংস অনিবার্য। এই কারণেই যখন আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকৃত সেই শামের মুসলিম জাতি জেগেছে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করছে, সেই মুহূর্তে দুনিয়ার কাফের শক্তিগুলো সেই মুসলিমদেরকে আগুনে পোড়ন হচ্ছে। আপনারা দেখেছেন, একজন মুসলিম যুবককে গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে তারপরে বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা বাশার, বাশার ছাড়া কোন আল্লাহ নাই। সেই যুবক ওই মুহূর্তে ঘোষণা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, দুনিয়ার কোন শক্তি মুমিনদেরকে নিস্তব্ধ করতে পারে না। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, বর্তমান কাফেররা সেইটা নিয়েই ব্যস্ত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, ইলা ফাসাদা আহলুস শাম, যখন শামবাসী ধ্বংস হবে, শামবাসী বিনষ্ট হবে, ফালা খায়রা ফীকুম, তোমাদের মধ্যে কোনো মঙ্গল থাকবে না। আপনারা দেখেছেন একজন তাওহীদবাদী মুসলিমকে ওই সিরিয়ার বর্তমান ফেরাউন এবং তার সৈনিকেরা এই ফেরাউনের ছবি সামনে রেখে সেজদা করার জন্য হুকুম করছে, আর যুবক তার থেকে নিজেকে বিরত রাখছে, চরম নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। বর্তমান বিশ্বে এরকম নির্যাতন হচ্ছে মুসলিম জাতির জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাহাবায়ে কেরামদের সাবধান করেছেন, ইন্নাকুম তাতাজনিদুনা আজনাদান, জেনে রাখো তোমরা বিভিন্ন সেনা দলে বিভক্ত হবে, জুমদান বিল শাম, অজুমদান বিল ইরাক, অজুমদান বিল ইয়ামান, একটা সেনাবাহিনী শাম দেশের দিকে রওনা করবে, আর একটা সেনাদল ইরাকে, আর একটা সেনাদল ইয়ামানে। কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ খাল্লি, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা সাহাবি, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা বাহিনী আল্লাহর রাহে যুদ্ধ করবে, একটা শাম দেশে, একটা ইরাকে, একটা ইয়ামানে, আপনি আমার জন্য কোনটা নির্বাচন করছেন, আমি কোনটার সাথে থাকব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিশাম, তুমি শাম দেশের বাহিনীর সঙ্গে থাকবে। শাম হচ্ছে বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, এরকম ভাবে জর্দান, এই সব মিলিয়ে যে এলাকা এটার নামই হচ্ছে শাম। হাদিসটা আছে সুনানে আবি দাউদ 2485, ইবনে হাব্বান 7306, মুসনাদে আহমদের 20369, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 20456 নম্বর হাদিস। এমনি ভাবে শাম সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলেছেন ইয়াতিল মাসীহু মিন ক্বিবালিল মাশরিক হিম্মাতুহু আল মদিনা, পূর্ব দিক থেকে দাজ্জাল, মাসীহ দাজ্জাল বের হবে, উদ্দেশ্য হবে মদিনায় প্রবেশ করা। হাত্তা ইয়ানজিলা দুবুরা উহুদ, এমনকি উহুদের পাদদেশ পর্যন্ত পৌঁছে যাবে। সুম্মা তাসরিফুল মালায়েকাতু ওয়াজহাহু ক্বিবালাস শাম, এরপরে আল্লাহর ফেরেশতারা তাকে শাম দেশের দিকে ফিরিয়ে দিবে। অহনালিকা ইয়াহলিকু, আর সেখানে গিয়ে দাজ্জালের ধ্বংস হবে, দাজ্জালকে সেখানে হত্যা করা হবে, ধ্বংস করা হবে। হাদিসটা রয়েছে সহিহ মুসলিম 3417, তিরমিজির 2243 নম্বর হাদিস। এখানে পরিষ্কার বলা হয়েছে দাজ্জালের মৃত্যু হবে শাম দেশে, বোঝা গেল সেই দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই বর্তমান যুগের ফিরাউন বাশার আল আসাদ নাম ধারণ করে অবতীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ যেভাবে দাজ্জালকে শামের জমিনে, সিরিয়ার জমিনে ধ্বংস করা হবে, ঠিক তেমনি ভাবে বাশার এবং তার বাহিনী ওখানে নিশ্চিত ভাবে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাতুফতাহু আলাইকুমুস শাম, অতিরি তোমাদের সামনে শাম বিজয় হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন সাতুফতাহু আলাইকুমুস শাম, তোমাদের সামনে শাম দেশ বিজয় হবে। এরপরে ফাইদা খাইয়ারতুমুল মানাজিলা ফিহা, যখন তোমরা সেখানে অবস্থান করা পছন্দ করবে, সেখানে তোমরা যাবে, ফালাইকুম বিমদিনাতিন ইউকালু লাহা দামেস্ক, তোমরা সেখানে ওই স্থানটা নির্বাচন করো যেটাকে দামেস্ক বলা হয়, বর্তমান সিরিয়ার রাজধানী। আল্লাহর নবী পরিষ্কার উল্লেখ করেছেন যখন তোমরা সেই শাম দেশে অবস্থান করবে, ফালাইকুম বিস দামেস্ক, তোমরা দামেস্কে অবস্থান করবে, ফাইন্নাহা মাকিলুল মুসলিমিনা মিনাল মালাহিম ওয়া ফাসফাতুহা মিনহা, এটাই হচ্ছে মুসলিমদের যুদ্ধ বিগ্রহর সময় স্থান, অবতরণের স্থান এবং আশ্রয় নেওয়ার স্থল, এটাই হবে মুসলিমদের দুর্গ। এবং সেখানে একটা জমিন আছে বিআরদিন ইউকালুহাল গোতা, গোতা নামক জায়গা, যেটাকে বর্তমান যেখানে যুদ্ধ হচ্ছে কঠোর যুদ্ধ, সেটাই ওই জায়গাটা। এমনি ভাবে এই হাদিসটা সহিহ, হাদিসটা আছে মুসনাদে আহমদের 17505 নম্বর হাদিস, মিশকাতের 6269 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলেছেন ইন্না ফুসফাতাল মুসলিমিনা ইয়াওমাল মালহামা বিল গুফা ইলা জানিবি মদিনা ইউকালু লাহা দামাস্ক মিন খায়রি মাদাইনিশ শাম, শাম দেশের মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে দামেস্ক, দামেস্ক যেটা বর্তমান সিরিয়ার রাজধানী। হাদিসটা আছে সহিহ শুনান আবি দাউদের 4298 নম্বর হাদিস, মেসকাতের 6272 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 21773 নম্বর হাদিস, মুজামে আত-তাবারানী আল কাবীর এর 7642 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের 4127 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আহলুস শাম সাউতুল্লাহি ফিল আরদ, শামবাসী হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোড়া আল্লাহর ডান্ডা। সাউত মানে হচ্ছে কোড়া, যা দিয়ে পিটানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুস শাম সাউতুল্লাহি ফিল আরদ, শামবাসী হচ্ছে, সিরিয়াবাসী হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর লাঠি আল্লাহর কোড়া। ইউন্তাকামু বিহিম মিম্মান ইয়াশাউ, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে যার থেকে ইচ্ছা প্রতিশোধ নেবেন। ওয়া হারামুন আলা মুনাফিকিহিম আন ইয়াযহারু আলা মুমিনিহিম, সেখানের মুনাফিকরা কখনো মুমিনদের উপরে বিজয় লাভ করতে পারবে না। ওয়ালা ইয়ামুতু ইল্লা হামমান আও গায়জান আও হুজনান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানের মুনাফিকরা দুশ্চিন্তা, ভয় এবং শেষ পর্যন্ত কাপুরুষরা ভুগে মারা যাবে। হাদিসটা আছে মুজামাল কাবীর, মুসনাদে আহমদের হাদিসটা 16109 নম্বর হাদিস, মুজামাল কাবীর আত-তাবারানী এর 4163 নম্বর হাদিস। এমনি ভাবে শাম সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আইয়ুহান নাস তুশিকুনা আন তাকুনু মুজান্নাদাতান জুন্নান বিশাম ওয়া জুন্নান বিল ইরাক ওয়া জুন্নান বিল ইয়ামিন, ইয়ামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, তোমরা তিনটা বাহিনীতে বিভক্ত হবে। মুসলিম জাতিকে বলা হচ্ছে তোমাদের তিনটা মুসলিম বাহিনী তৈরি হবে। একটা মুসলিম বাহিনী শাম দেশে যুদ্ধ করবে। শাম বলতে আগেও বলেছি বর্তমান সময়ের ফিলিস্তিন, বর্তমান সময়ের লেবানন, সিরিয়া, এই সব মিলিয়ে হচ্ছে আপনার শাম এলাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুজান্নাদাতান জুন্দান বিশাম, একটা বাহিনী হবে শাম দেশে, অজুন্দান বিল ইরাক, আর একটা বাহিনী হবে ইরাক দেশে, অজুন্দন বিল ইয়ামিন, ইয়ামান, আর একটা হবে ইয়ামান দেশে। ফাকালা ইবনু হাওয়ালা, হাদিসের রাবি বর্ণনাকারী ইবনে হাওয়ালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন আদরাকানি যালিকা যামান ফাখতারলি, ওই সময়টা যদি আমি পেয়ে যাই তাহলে আমি কোন দলে যুক্ত হব আপনি আমাকে পরামর্শ দিন। কালা ইন্নি আখতারু লাকা আশাম, আমি তোমাকে শাম দেশের বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। ফাইন্নাহু খিয়ারাতুল মুসলিমিনা ওয়া সফওয়াতুল্লাহি মিন বালাদিহ, কেননা তারা হবে মুসলিমদের মধ্যে সর্বোৎকৃষ্ট মুসলিম এবং আল্লাহর শহরের মধ্যে সবচেয়ে স্বচ্ছ এবং পরিষ্কার শহর। ইউজতাবা ইলাইহি সফওয়াতুহু মিন খালকিহি, আল্লাহর মাখলুকের মধ্যে যারা খালেস পিওর মানুষ যারা, তাদেরকে সেখানে নেওয়া হবে। মুজামে কাবীর আত-তাবারানী 627 নম্বর হাদিস। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই শাম দেশ সম্পর্কে সাবধান করেছেন। আমাদের মনে রাখতে হবে, কাফের মুশরিক যত চক্রান্ত করুক, ফিরাউন চক্রান্ত করেছে, নমরুদ চক্রান্ত করেছে, মক্কার আবু জাহেল আবু লাহাব চক্রান্ত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্তকে মাকড়সার জালের মতো ধ্বংস করে দিয়েছে। কোরআনের সূরা ইব্রাহিম এই সূরার 46-47 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তারা অনেক চক্রান্ত করে, তাদের সর্বচেষ্টা দিয়ে চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তাদের সমস্ত ষড়যন্ত্র, তাদের চক্রান্ত আল্লাহর কাছে জানা আছে। ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, তাদের চক্রান্ত যদি এত বড় শক্তিশালী হয় যে পাহাড়কে তলিয়ে দিবে, তারপরও জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাহায্য করবেন। ফালা তাহসাবান ইয়াহসাবান তাহসাবান আল্লাহ মুখলিফা ওয়াদিহি ওয়া রুসুলাহু, তুমি জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা খেলাপ করবেন না, তিনি কুফফারদের চক্রান্তকে নিশ্চিহ্ন করে দিয়ে মাকড়সার জালের মতো উড়িয়ে দিবেন।